Book 2 20 كوري كوري محادثة قصيرة رقم 1 چھوٹو کھٹو اڈا 1 چھوٹو کھٹو اڈا 1 خذ راحتك آرام کرے بوشون আরাম করে বসুন। আল বাইতু বাইতুক। অনুগ্রহ করে এটাকে নিজের বাড়ি মনে করুন। অনুগ্রহ করে এটাকে নিজের বাড়ি মনে করুন। মাযা তুহিব্বু হযরতুকা আন তাশরাব। আপনি কি খাবেন? আপনি কি খাবেন? আতুহিব্বুল মুসিকা? আপনার কি সঙ্গীত পছন্দ? আপনার কি সঙ্গীত পছন্দ? আনা উহিব্বুল মুসিকা আল ক্লাসিকিয়া। আমার শাস্ত্রীয় সঙ্গীত পছন্দ। আমার শাস্ত্রীয় সঙ্গীত পছন্দ। হাযিহি সিডিয়াতি। এগুলো আমার সিডি। এগুলো আমার সিডি। أتعزف على آلة موسيقية؟ আপনি কি কোনো বাদ্যযন্ত্র বাজান? আপনি কি কোনো বাদ্যযন্ত্র বাজান? هذه قيثارتي. এটা আমার গিটার। এটা আমার গিটার। أتحب أن تغني؟ আপনি কি গান গাইতে ভালোবাসেন? আপনি কি গান গাইতে ভালোবাসেন? عندك اطفال؟ আপনার কি সন্তান আছে? আপনার কি সন্তান আছে? عندك كلب؟ আপনার কি কুকুর আছে? আপনার কি কুকুর আছে? عندك قطه؟ আপনার কি বিড়াল আছে? আপনার কি বিড়াল আছে? هنا توجد كتبي. এগুলো আমার বই। এগুলো আমার বই। أقرأ حاليا هذا الكتاب. আমি বর্তমানে এই বইটি পড়ছি। আমি বর্তমানে এই বইটি পড়ছি। ماذا تحب أن تقرأ؟ আপনি কি পড়তে ভালোবাসেন? আপনি কি পড়তে ভালোবাসেন? أتحب أن تذهب إلى الحفلة الموسيقية؟ আপনার কি সঙ্গীতের আসরে যেতে ভালো লাগে? আপনার কি সঙ্গীতের আসরে যেতে ভালো লাগে? أتحب أن تذهب إلى المسرح؟ আপনার কি থিয়েটারে যেতে ভালো লাগে? আপনার কি থিয়েটারে যেতে ভালো লাগে? أتحب أن تذهب إلى دار الأوبرا؟ আপনার কি যাত্রায় যেতে ভালো লাগে? আপনার কি যাত্রায় যেতে ভালো লাগে? الرجاء الذهاب إلى www.book2.de لمطالعة الكتب مع الدروس الصوتية.